بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة الله پاک رب العالمين সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত قائم করবেন এবং সেই দিন প্রত্যেক মানুষের বিচার হবে সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কিয়ামতের দিনে হাওজে কাউসারে হবেন এবং হাওজে কাউসারে পানি তার উম্মতকে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনাদের সামনে পরকালের প্রতি ইমানের আরেকটি স্তর আজকে পেশ করব, আর তা হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন পৃথিবী ধ্বংস হবে। এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারে ইরশাদ করেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া নুফিখা ফিস সূর, সিংহায় সূরে ফুক দেওয়া হবে। এই যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ পাক কে ফুৎকার দেবেন এ কথা উল্লেখ করেননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে লাগিয়ে রেখেছেন এবং প্রস্তুত হয়ে রয়েছেন যে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করবেন আর সাথে সাথেই তিনি সিংহায় ফুৎকার দেবেন। কিয়ামত কখন হবে? কিন্তু আল্লাহর ফেরেশতা কত আল্লাহ পাকের অনুগত যে সিংহাকে নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন। এই সিংহায় ফুৎকার দেওয়া হবে কয়টি, এই সম্পর্কে আলমাই কেরামদের তাফসিরকারদের বিদ্বানদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে সিংহায় দুইবার ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাম। মহান আল্লাহ সূরা জুমারে দুইটি ফুৎকারের কথা উল্লেখ করেছেন। তবে আর এক দল বলছেন না তিনটি ফুৎকার দেওয়া হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই সূরা জুমারে, ওয়া নুফিখা ফিস সূরি ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ। সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যে কেউ আছে বেহুশ হয়ে পড়বে, হুশারা হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। তাহলে এই সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতার কথা আল্লাহ পাক যেমন বলছেন, আসমানে যারা আছে অর্থাৎ ফেরেশতা, জমিনে যারা রয়েছে অর্থাৎ মানুষ এবং জিন, এবং যত প্রাণী রয়েছে সবকিছু বেহুশ হয়ে যাবে, মারা যাবে, শেষ হয়ে যাবে। এবং পৃথিবীর যে সিস্টেম রয়েছে, আসমান জমিন চন্দ্র সূর্য তারকা নক্ষত্র গ্রহ যা কিছুই রয়েছে সমস্ত কিছুর সিস্টেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে আরেকটি সিংহা আরেকটি ফুৎকারের কথা উল্লেখ করেছেন। এই জন্য কিছু আলামারা তিন ফুৎকারের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওই আয়াতে, অনুফিখা ফিস সূরে ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যারাই রয়েছে তারা ঘাবড়িয়ে যাবে। এখানে ঘাবড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারা বলছেন যে একটি হচ্ছে নাফাখাতুল ফাজা, এমন একটি সিংহায় ফুৎকার হবে, এটি হচ্ছে প্রথম, যেটি এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে যে কেউ আছে সব ঘাবড়িয়ে যাবে যে হলো কি, কুল্লুন আতাউহ দাখিরিন, এবং প্রত্যেকে আল্লাহ পাকের কাছে অনুগত হয়ে উপস্থিত হবে, কারো উপায় নেই যে কেউ আসবে না, লুকিয়ে থেকে যাবে, এরকম হবে। আল্লাহ পাক রব্বুল এই আয়াতে তাহলে ঘাবড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় সিংহার ফুৎকার যারা তিনটি বলেছেন, বলছেন যে সূরা জুমারের কথা, তারা বলছেন যে নাফাকাতুস সাক, মানে দ্বিতীয় সিংহার ফুৎকারে মানুষ সমস্ত বেহুশ হয়ে মারা যাবে। প্রথম ঘাবড়িয়ে গিয়েছিল আর সবকিছুতে গোলযোগ শুরু হয়েছে পৃথিবীর, দ্বিতীয় এতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এ হচ্ছে দ্বিতীয় ফুৎকার, ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ইল্লা মান শাআ আল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কিছু ফেরেশতা সম্পর্কে চান, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্পর্কে চান, মান শাআ আল্লাহ বলা হয়েছে, কিন্তু এর স্পষ্ট কোনো ব্যাখ্যা কে তা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইল্লার মধ্যে তা আল্লাহ পাক বলেননি বা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সুম্মা নুফিখা ফিহি উখরা, অতঃপর এই সিংহায় আরেকবার ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ এই তৃতীয়বার ফুৎকার দেওয়া হবে, অথবা যারা দুটি বলেছেন তার দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। যখন এই ফুৎকার দেওয়া হবে সিংহায়, এটি হচ্ছে নাফখাতুল বাস, পুনরুত্থানের ফুৎকার। ফাইজাহুম কিয়ামু ইয়ানজুরুন, তখন মানুষ জাতি দণ্ডায়মান হবে নিজ নিজ কবর থেকে, মাটি থেকে। কিয়ামত যখন কায়েম হচ্ছে সেই সময় যে যত লোক ধ্বংস হয়েছে তারা নিজ নিজ মৃত্যুর স্থান থেকে, ধ্বংস হওয়ার স্থান থেকে কিয়ামুন দণ্ডায়মান হবে, ইয়ানজুরুন, এবং এদিক সেদিক তাকাবে যে কোথায় যেতে হবে, কি করতে হবে। এই হচ্ছে সিংহাই ফুৎকার কথা যা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে আখেরাতের প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সিংহাই ফুৎকার ইসরাফিল আলাইহিস সালাম দেবেন, দুইটি হোক অথবা তিনটি হোক, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সিংহাই ফুৎকার হবে এবং তার মাধ্যমে ঘোষণা হবে যে পৃথিবী ধ্বংস এবং সব কিছুই ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় বা তৃতীয় সিংহাই ফুৎকারে কিয়ামতের মাঠে সকলে হাজির হবে। এই কিয়ামত, কিয়ামত মানে যা কিছু অনুষ্ঠিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অথবা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, কামা থেকে কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের কথা কোরআনে কারিমের অনেক আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি সুরার নামই রয়েছে সুরাতুল কিয়ামা। মহান আল্লাহ এই সুরার প্রথম আয়াতে ইরশাদ করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ শপথ করি কিয়ামতের দিবসের। আল্লাহ পাক তাহলে কিয়ামতের দিবসের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্য থেকে কোনো কিছুর গুরুত্ব দেখানোর জন্য, কোনো বিষয় বা বস্তুর গুরুত্ব দেখাবার জন্য কসম করে থাকেন। পক্ষান্তরে বান্দাকে বলা হয়েছে যে তোমরা তোমাদের রবের একমাত্র কসম করবে, আল্লাহ ছাড়া অন্যের শপথ করা এটি হচ্ছে বান্দার জন্য, যে বান্দাকে ইবাদত বন্দেগির দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির গুরুত্ব দেখার জন্য কখনো আল্লাহ রাতের শপথ করেছেন, কখনো দিনের শপথ করেছেন, কখনো ভোরের ফজরের শপথ করেছেন, কখনো আসরের শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসের শপথ করেছেন যে এই দিন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। পৃথিবীতে যতই বিচার করা হোক না কেন, যতই আদালত কায়েম করা হোক না কেন, চূড়ান্ত ফয়সালা এবং সুবিচার কায়েম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে জালেমকে শাস্তি দিয়ে চূড়ান্ত ফয়সালা করবেন না। জালেমকে আল্লাহ পাক আমহিলহুম রুয়াইদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে অবসর দিয়ে দেন, সারা জীবন অবসর দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহা ইয়ুমহিলু জালিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, অবসর দেন, কিছুদিন ঢিল দিয়ে দেন। হাত্তা ইজা আখাযাহু, আল্লাহ পাক ধরেন না, ধরেন না, হয়তো পৃথিবীতে ধরলেনই না, আখেরাতে ধরবেন, কবরের জীবনে ধরবেন, পরকালে পকড়াও করবেন, অথবা পৃথিবীতে এমন সময় হঠাৎ করে ধরে নেন, ইজা আখাযাহু লাম ইউফলিথু, আল্লাহ যখন ধরে নেন আবার ছাড়েন না তাকে, আল্লাহ পাকের কঠোর পাকড়াও চলে আসে। সুতরাং আল্লাহ পাকের শাস্তি থেকে সবসময় সতর্ক থাকতে হবে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আল্লাহ পাকের এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে ইহকালে সুখী হওয়ার চেষ্টা করতে হবে, পরকালেও সুখী হওয়ার চেষ্টা করতে হবে। কিয়ামত যে কায়েম হবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা দণ্ডায়মান হবে। এই কিয়ামতের অনেক নাম কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। এই কিয়ামতকে আস-সাআ বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সময়। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীকে যে লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে আস-সাআ মানে এই কিয়ামতের গুরুত্বপূর্ণ সময়, যে সময় ভয়ঙ্কর সময়, সেই সময় সম্পর্কে জিজ্ঞাসা করে, আইয়ানা মুরসাহা, কখন তা অনুষ্ঠিত হবে, ফিমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে হে নবী তোমার কি সম্পর্ক, কোন দিন হবে, কোন সালে হবে, কতদিন পরে হবে, এই আলোচনা তোমার আলোচনা নয়, এটি তোমার বিষয় নয়, তোমার জ্ঞানের বিষয় নয়, তোমাকে জানানো হয়নি। এলা রব্বে কামুন্তাহা, এর চূড়ান্ত ফয়সালা এবং এর চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার রবের কাছে রয়েছে। এলা রব্বে কামুন্তাহা, কিয়ামতের দিন অবশ্যই হবে, যেই দিন সমস্ত মানুষ এবং জিন কিয়ামতের মাঠে বিচার দিবসে হাজির হবে। এই বিচার দিবসে উপস্থিত হওয়া এই কিয়ামতের দিনকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম হতে পারবেন না। সবকিছুই যদি মানে আর যদি পরকালে সন্দেহান হয় তাহলে মুসলিম হতে পারবে না। কিছু কাফেররা যারা কিয়ামতকে অস্বীকার করেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেছেন, কুল বালা ওয়া রব্বি, আল্লাহ পাক নিজে স্বয়ং নিজের সত্তার নিজের জাতের কসম করে বলছেন। কাফেরদের এই ধারণা যে তাদেরকে উঠানো হবে না, এই পুনর্জন্ম চলতে থাকবে অথবা কিছু হবে না, মাটিতে সরে যাবে আর কোনো কিছুই হবে না, যা কিছু করে গেলাম, অন্যায় করে গেলাম, কিন্তু কোনো বিচার হলো না, সৎ কাজ করে গেলাম তবুও কিছু পেলাম না, এমনটা হবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেকমতের পরিপন্থী কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করবেন এবং সেখানে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক দাঁড়ি পাল্লা কায়েম করবেন। সেখানে স্পষ্ট হয়ে যাবে যে সৎ কর্মশীলরা কেমন সম্মানিত হলো দেখো, আর অসৎ লোকেরা তাদের কি কুপরিণাম হলো এবং কি শাস্তি পেলো তাও দেখে নাও। জান্নাতীরা জাহান্নামীদেরকে অবলোকন করবে দেখবে এবং পাপিষ্ঠদের যে দুর্দশা তা দেখবে এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আর পাপিষ্ঠ লোকেরা জান্নাতীদের যে নিয়ামত দেখবে, নিয়ামত দেখে নিয়ামতের অবস্থা জেনে তারা বড় হাই আফসুস করবে, কিন্তু সেই সময় আর আফসুস করে লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সৎ কর্মশীল হওয়ার তৌফিক দান করেন। এখানে আপনাদেরকে অল্প সময়ের জন্য বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে আমাদের বিষয়ের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সুখী করেন। বলছিলাম কিয়ামতের দিন সম্পর্কে, পরকালের প্রতি ইমানের মধ্যে বিভিন্ন যে পরকালের স্তর রয়েছে তার মধ্যে একটি স্তর হচ্ছে পুনরুত্থান, মৃত্যুর পরে উঠানো। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে উঠাবেন। এর দলিল প্রমাণ যেমন আল কোরআনে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে রয়েছে, তেমন যুক্তিও বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একদিন উঠাবেন এবং চূড়ান্ত ফয়সালা করবেন। এমনটা হতেই পারে না যে একজন মানুষ মজলুম নির্যাতিত হয়ে সারা জীবন নির্যাতিত থেকে গেল এবং তার ওপর যে জুলম হলো তার কোনো বিচার হলো না, আর একজন জালেম সারা জীবন জুলম অত্যাচার করে চলে গেল তার কোনো শাস্তি বিচার হলো না, এটা অযৌক্তিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদিন অনুষ্ঠিত করবেন যেই দিন জালেমের বিচার হবে এবং মজলুমকে তার উত্তম প্রতিদান দেওয়া হবে, এইরকম ধৈর্যশীলকে বদলা দেওয়া হবে, সৎকর্মশীলদেরকে সৎকর্মের উত্তম বদলা দেওয়া হবে, পাপিষ্ঠদেরকে তাদের যথারীতি তাদের পানিশমেন্ট শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ইয়াউমুল জাযা কায়েম করবেন এবং সেই দিন এই সমস্ত কিছু হবে। পুনরুত্থান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই লাতুবাসুন্না, অবশ্যই তোমাদেরকে ওঠানো হবে, অতপর তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, বেমা আমেল তোম, কি আমলগুলি করেছে, কি কর্ম করেছো। তাহলে যেসব কাজ আমরা করছি আমরা ভাবছি করলাম চলে গেল, কিন্তু না, আপনি ভালো কাজ করলেও আল্লাহ পাকের কাছে আশা রাখবেন যে আমার ভালো কাজ কাউকে জানাবার প্রয়োজন নেই, আমাকে যিনি দেবেন তিনি জানতে পারছেন। এবং কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, পাপ করে, জুলম অত্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে, ফরজ ওয়াজিব ছেড়েই হোক আর হারাম নাজায়েজ কাজ করে হোক আর অস্বীকার কুফরি করে হোক অথবা শিরক বিদাত করে হোক, যে কোন রকমের কাজ করুক না কেন, জেনে রাখা উচিত তাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই একদিন হিসাব নেবেন এবং উঠাবেন। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, যা কিছু তোমরা করেছো অবশ্যই আল্লাহ জানিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, এটি আল্লাহর জন্য কোনো মুশকিল কাজ নয় বরং অত্যন্ত সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুনরুত্থান সম্পর্কে কোরআনে কারিমে একাধিক আয়াতে বলেছেন যে প্রথম সৃষ্টি করা বেশি মুশকিল কাজ না দ্বিতীয় সৃষ্টি মুশকিল কাজ। যদি মুশকিলই ধরেন আল্লাহর জন্য কোনোটি মুশকিল নয়, প্রথমটাও মুশকিল নয়, কিন্তু যদি মানুষের দিকে তুলনা করে ধরা যায় মানুষকে বোঝানোর জন্য যে একটা কাজ প্রথমবার যে করা হলো সেটা বেশি কঠিন না দ্বিতীয়বার করাটা কঠিন, যে ব্যক্তি প্রথম করতে পেরেছে সে দ্বিতীয়বার আরো সহজেই করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামা বাদানা আউয়াল খালকিন নুইদুহু, যেমন প্রথমবার আমি সৃষ্টি করেছি তেমনি আমি আবার পুনরায় ওই রকম করে ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য কোনো মুশকিল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ওঠাবেন এবং প্রত্যেককে শুধু হুকুম করবেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওই ব্যক্তির কথা সহিহ বুখারী রিওয়ায়েতে রয়েছে, অন্যান্য হাদিসে রয়েছে যে যেই ব্যক্তি অনেক পাপ করেছিল, অনেক পাপ করার পরে সে শেষ জীবনে এত ভীত হলো যে আল্লাহ পাক এত গুনাহ খাতাকে মাফ করবেন, এমন আজাব দিবেন যে আজাব আমি তো বরদাস্ত করতে পারবো না, তখন সেই ব্যক্তি এই আজাব শাস্তির ভয়ে তার ছেলে মেয়েদেরকে উপদেশ দিয়েছিল যে দেখো এজা আনা মৃত্যু, যখন আমি মরে যাব তখন ফাহরিকুনি, আমাকে জ্বালিয়ে দিও। যেই দিন ভালো বাতাস বইবে সেই দিন বাতাসে আমার ছাইগুলিকে পিষে উড়িয়ে দেবে, কিছু উড়িয়ে দেবে সমুদ্রে নদী নালাতে, কিছু স্থলে এমন ভাবে উড়িয়ে যাবে যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাকে ধরতে পারবেন না। যদি আল্লাহ আমাকে ধরে নেন তাহলে এমন আজাব দেবেন যে এইরকম আজাব আর কাউকে দেবেন না, সুতরাং আমাকে এই কাজ করিয়ে তোমরা। ছেলেরা তাই করলো, তার মরার পরে তাকে জ্বালালো, জ্বালার পরে তার ছাইগুলিকে বাতাসের দিনে জড়িয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন বাতাসকে যে তার ছাইগুলিকে একত্রিত করো, সবগুলি একত্রিত হয়ে গেল। তারপর আল্লাহ পাক রব্বুল বলেন কোন হে মানুষ, তুমি মানুষ হয়ে যাও। আল্লাহ পাক আত্মা দিয়ে দিলেন, আল্লাহর সামনে আত্মার জগতে দাঁড়ালো। আল্লাহ পাক বললেন যে লেমা ফালতা হাজা, তুমি এই কাজ কেন করেছো বলো, তুমি এই কাজের আদেশ কেন করেছিলে তোমার ছেলে মেয়েদেরকে, আর তুমি এই কাজ কেন করলে? সেই ব্যক্তি বলে মাখাফাতাকা ইয়া রব্বি, হে আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ শেষ জীবনে আমি বুঝতে পারলাম যে আমি খুব ভুল করেছি, যদি আল্লাহ ধরে নেই তা আল্লাহ আমাকে এমন আজাব দেবেন যে দুনিয়ার কাউকে এরকম আজাব হয়তো দেবেন না, আমি কি করে আজাব বরদাস্ত করব, তোমার ভয়ে এই কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভয় দেখে সন্তুষ্ট হয়ে যাবেন এবং বলবেন যে চলো তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় মানুষকে নিয়ে আসতে পারবেন সেই কিয়ামতে। আল্লাহ পাক অবশ্যই পুনরুত্থান করবেন প্রত্যেকের এবং আল্লাহ পাক তার দরবারে হাজির করবেন। আমরা বাস্তবেও দেখতে পাই যে সব ঘটনা বাস্তবে ঘটেছে, আর সেই ঘটনাগুলির কয়েকটি ঘটনা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। মৃত্যুর পরে জীবন দান করার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় কয়েকটি ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর অন্যান্য সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেখতে চাইলেন যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে দেখিয়ে দাও যে তুমি কেমন করে মৃতকে জীবিত করো। আল্লাহ পাক বললেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারবো, হায়াত দিতে পারবো, এটা বিশ্বাস করো না? বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার মনের অধিক শান্তির জন্য, মনের চাহিদা মেটানোর জন্য, যে আমার বিশ্বাসটা আরো বৃদ্ধি পেয়ে যাবে আর মনটা আমার মুতমাইন হবে, শান্ত হবে, সেজন্য আল্লাহ দেখতে চাই যে কাইফা তুহিল মাউতা, তুমি মৃতকে কেমন করে জীবিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাল ফাখুজ আরবাতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক, চারটি পাখি নাও আর সেই পাখিগুলোকে জবাই করে দাও, আর তারপরে সেই পাখিগুলোকে তোমার দিকে ডাকো। আল্লাহ পাক ডাকতে বললেন, সেই পাখিগুলি জীবিত হয়ে দৌড় দিয়ে ছুটে চলে আসে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। এইরকমই যে গাভীর ঘটনা, যে গাভীর ঘটনা উল্লেখ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সূরা বাকারা বলেছেন, সেই গাভীর ঘটনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইজ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা লুকিয়ে রাখছিলে, গোপন রাখছিলে, নির্দোষীকে দোষী বানাতে চাইছিলে এবং দোষী আত্মগোপন করতে চাইছিলে। আল্লাহ পাক বের করতে চাইলেন সেই খুনিকে, বের করে দিলেন, প্রকাশ করে দিলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল বললেন ফাকুল নাযরে বুহবে বাযিহা, আল্লাহ বললেন যে গাভী জবাই করে গাভীর একটা গোশতের টুকরো নিয়ে ওই মৃত ব্যক্তির শরীরে আঘাত করো, মারো, ইযরে বুহবে বাযিহা। আল্লাহ পাক এইভাবে ওই মৃতকে কি করলেন, জীবিত করে দিলেন। মৃত জীবিত হয়ে বসে বলল যে আমার ভাতিজা ভাসতে আমাকে হত্যা করেছে, যেমন তাফসীর কিতাবাইতে রয়েছে। আল্লাহ পাক বলছেন যে এই যে আমি মৃতকে জীবিত করে দেখিয়ে দিলাম, একটি গোস্তের টুকরো মারা হইলো তার শরীরে, মূসা আলাইহিস সালামের জামানায় সত্য ঘটনা আল কোরআন উল্লেখ করেছে। তাহলে এগুলি অনুভূত বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান করবেন এবং মানুষকে পুনরায় জীবন দান করতে পারবেন, সরে গলে যাওয়ার পরে উঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাযালিকা ইউহাইল্লাহুল মাউত, আল্লাহ পাক বলছেন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃতকে জীবিত করে থাকেন। ওয়ায়রিকুম আয়াতিহি, এবং তার কুদরত, তার নিদর্শন, তার ক্ষমতার প্রভুত্বের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন, যাতে আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রমাণিত হয়, আল্লাহ পাকের ক্ষমতা প্রমাণিত হয়, আল্লাহ পাকের জ্ঞান প্রমাণিত হয়। ওয়ায়রিকুম আয়াতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান করবেন এবং সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মানব সকল দণ্ডায়মান হবে, লিরাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালকের সামনে সেইদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এবং দাঁড়িয়ে সেখানে জবাব দিতে হবে। মুমিন বান্দা হলে যদি তার কোনো পাপ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকার করাবেন, এবং স্বীকার যখন করে নেবে আর ভয় পেয়ে যাবে, সৎকর্মশীল ছিল কিন্তু কিছু পাপ করেছে, অনেক পাপকে ভুলে গেছে, কিন্তু যখন একটা একটা করে দেখানো হবে, রেকর্ড হয়ে আছে, তখন সে মনে করবে যে শেষ, আর বাঁচব না, ধ্বংস হয়ে যাব, জাহান্নামে যেতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিবেন আর বলবেন যে ভয় করিও না, আমি দুনিয়াতে কাদ সাতারতু আলাইক, তোমার উপর এগুলিকে ঢেকে রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম, গোপন রেখেছিলাম, কাউকে জানতে দিনি, ওয়ানা আগফিরু লাকাল ইয়াম, আর আজকে তোমাকে আমি মার্জনা করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। কিন্তু যারা সবসময় পাপ করতে থেকেছে, গুনাহ করতে থেকেছে, সৎ কাজ করার চেষ্টা করেনি, যখন তখন শুধু ভুলই করতে থেকেছে, অন্যায় করতে থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেবেন। সেই দিন ন্যায় অন্যায়ের বিচার হবে, আল্লাহর হকের ক্ষেত্রে হক ফয়সালা হবে, মানুষের হকের ক্ষেত্রে হকের ফয়সালা হবে। সেই দিন প্রত্যেকে নিজের নিজের হক প্রাপ্য পেয়ে যাবে। ফালা তুযলামু নাফসুন শাইয়া, কার উপরে সেই দিন কোন জুলম অত্যাচার হবে না। আর সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে সর্বশেষ আয়াত কোরআন কারীমের এই আয়াতটি নাযিল হয়েছে, যে আয়াত নাযিল হওয়ার মাত্র 80 বা 82 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ইন্তেকাল হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, সুম্মা তুয়াফা কুল্লু নাফসি মা কাসাবাত, এবং সেই দিন প্রত্যেক ব্যক্তি যা কিছু পৃথিবীতে কর্ম করেছে তার পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে। ওহম লা ইউজলামুন, এবং কোন রকমের জুলম অত্যাচার করা হবে না। কেউ এমন নয় যে বেশি কাজ করেছে কিন্তু কম দেওয়া হয়েছে, তাও জুলুম হবে, এটাও হবে না। আর কেউ কাজ করেনি তাকে বেশি দিয়ে দেওয়া হয়েছে, তাও হবে না। কেউ কারোর জুলুম করেছে তারপরে তার বিচার হয়নি, এমনটা হবে না। সেই দিন চূড়ান্ত ফয়সালা হবে এবং সার্বিক দিক থেকে সমস্ত রকম ফয়সালা হবে। আল্লাহ পাক বলছে, ইন্নি জাযাইতু হুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফায়জুন, যারা ধৈর্যশীল দিনের উপর অটল থেকেছে এবং পাপ থেকে ধৈর্য ধারণ করেছে, বেঁচে থেকেছে, নবী এবং রাসূলগণের কথা আল্লাহ পাক তাদেরকে ধৈর্যের প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা করবেন যে তোমরাই সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে দিনের উপর অটল থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক পরকালের সম্বল আমাদেরকে যেন সংগ্রহ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের হায়াতে যেন বরকত দান করেন, আমাদের হায়াত যেন নেকির কাজের উপরে দারাজ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা অতীতের মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।